Allahu Allahu Allahu Allah. Alhamdulillah Rabbil Alamin wa salatu wassalamu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. Sheikh Nasir bin Al-Albani rahmatullah alayhi ahkam al-janayiz na kitabe ta'ziyah onut chede ta'ziyah mari ke wujudi mara jaye tahole tar atishojon ke apne কি জানাবেন সমবেদনা জানাবেন এই বিষয়ে গত দর্শক আপনি জানা হয়েছিল তাই না তো বলছেন লা তুহাদ্দু তাযিয়াতু বি থালাসাতি আইয়ামিন লা ইয়াতাজাওয়াজুহা বাল মাতা আল ফাইদা ফি তাযিয়া আতাবিয়া সমবেদনা জ্ঞাপন করার জন্য অথবা মৃত ব্যক্তির আত্মীয়স্বজনকে সান্ত্বনা দেওয়ার জন্য তিন দিন নির্দিষ্ট এরকম নয় যে তিন দিনের ভিতরেই আপনি তাজিয়া করতে হবে এটা নির্দিষ্ট বরং তাকে তিন দিনের ভিতরে যদি সমবেদনা জ্ঞাপন করেন ঠিক আছে যদি এরপরেও আপনি তার সাথে সাক্ষাৎ করলেন এরপরেও আপনি দেখলেন তাকে যদি আপনি একটু সান্ত্বনা দেন তাহলে এর দ্বারা তার মনে শান্তি সৃষ্টি হবে তাহলে সে আপনি বলতে পারেন আর এটা বাস্তব সামনে তিনি দলিল পেশ করছেন ফাকাদ থাবাত আন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আযযা বা'দা আস-সালাসাতি ফি হাদীস আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে তিনি তিন দিনের পরে তিন দিন সময় যাওয়ার পর তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন যেভাবে আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত আছে তিনি বলেন বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশান ইস্তামালা আলাইহিম যায়দ বিন হারিসা قال فان قتل زيد او استشهد فاميركم دعوا এটা প্রসিদ্ধ ঘটনা এখানে উদ্দেশ্য তার ওই জিহাদের ঘটনা উদ্দেশ্য না উদ্দেশ্য এখানে মাসআলা বর্ণনা করা ওটাকে বলা হয় মুতার যুদ্ধ আচ্ছা মুতার যুদ্ধ প্রসিদ্ধ কিনা বড় বড় আলিমরা এটা বলে বক্তারা বলে মুতার যুদ্ধ তো মুতার যুদ্ধতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৈন্যবাহিনী গঠন করলেন ওই সময় তাদের আমির নিযুক্ত করেছেন যায়েদ বিন হারিসাকে যায়েদ বিন হারিসাকে নাম বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রীতদাস মুক্ত প্রীতদাস মুক্ত প্রীতদাস তো যে ইসলাম আলাইহিম যায়েদ বিন হারিসা জায়েদ বিন হারিসাকে তিনি আমির নিযুক্ত করলেন আর বললেন যদি জায়েদ বিন হারিসা মারা যান কিংবা শহীদ হয়ে যান তাহলে তোমাদের আমির হবে জাফর ইনাকে বলা হয় জাফর তৈয়ার জাফর তৈয়ার বলেন সুবহানাল্লাহ জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এরপর বলছেন যদি তিনি মারা যান কিংবা শহীদ হয়ে যান তাহলে তোমাদের আমির হবেন আব্দুল্লাহ বিন রাওহা বলছেন পরবর্তীতে শত্রুদের সাথে লড়াই হলো মুসলিম বাহিনীর ঝান্ডা হাতে নিলেন যায়েদ বিন হারিসা লড়াই করতে করতে তিনি মারা গেলেন শহীদ হয়ে গেলেন পরবর্তীতে তার নায়ক হলেন তার স্থলাভিষিক্ত হলেন জাফর নিয়ম তান্ত্রিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি লড়াই করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন জাফর তারপরে আসলেন আব্দুল্লাহ বিন রাওহা তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন তারপরে মুসলিম বাহিনীর পতাকা হাতে নিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ আল্লাহ তরবারি সুহের এক তরবারি হচ্ছেন খালিদ ইবনে ওয়ালিদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার মাধ্যমে মুসলিম সেনাবাহিনী বিজয় দান করলেন আর এই সংবাদ আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ গুণগান বর্ণনা করলেন, হামদ সালাম আল্লাহ প্রশংসা বর্ণনা করলেন। এরপরে বললেন, ইন্না ইখওয়ানাকুম লাকুল আদুওয়া, তোমাদের ভাইয়েরা তারা শত্রুদের সাথে লড়াইয়ে লিপ্ত হল। তারপরে জায়েদ মুসলিম সৈন্যবাহিনীর ঝান্ডা হাতে নিলেন, লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। তারপরে জাফর, তারপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারপরে মুসলিম সৈন্যবাহিনীর ঝান্ডা হাতে নিলেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ খালিদ ইবনুল ওয়ালিদ। খালিদ ইবনুল ওয়ালিদ আল্লাহর তরবারিসমূহের এক তরবারি, তিনি ঝান্ডা হাতে নিলেন। তারপরে আল্লাহ পাক তার মাধ্যমে মুসলিম সৈন্যদেরকে বিজয় দান করলেন। একথা বলার পরে তারপরে আল্লাহ তিন দিন পর্যন্ত তাদের কাছে আসলেন না, জাফর এর পরিবারের কাছে। কারণ জাফর হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই কিনা, জাফর বিন আবি তালিব। আবু তালিব কি ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচা। দর্শন করিও আপন চাচা, এটা সবাই জানে মাশাআল্লাহ। আচ্ছা, এই সময়ে বলা যেতে পারে বা এই সুযোগে আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপন চাচা, সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহযোগিতা করেছেন, দিন প্রচারে সহযোগিতা করেছেন। এক পর্যায়ে তিনি বললেন আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, বাবা তুমি তোমার ধর্ম আর তোমার মতাদর্শ প্রচার করতে থাকো, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ, হাযা আবু তালেব। কিন্তু তিনি ইসলাম কবুল করেন, বুঝলেন? অনেক সময় দেখা যায় একটা কাফের মুসলমানদেরকে সাহায্য করে, এরকম আছে না? এই জন্য আপনি বলুন না, হা ও কাফের, ওকে আল্লাহ মাফ করে, এটা তোমার কাছে নাকি? এই শিয়ারা আবু তালেবকে পুত্র পবিত্র মনে করে, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সহি বুখারী আর সহি মুসলিমের হাদিস তারা গ্রহণযোগ্য মনে করে না। এদের সাথে আপনাদের কোন সম্পর্ক হতে পারে না কোরআন সুন্নাহ অনুযায়ী। কথা বুঝছেন? বুখারী মুসলিমকে তারা মানেই না, তারা তাদের কিতাবকে মানবে, আপনার কিতাবকে মানে না। কোরআন, কোরআনের মধ্যে বিকৃতি সাধন করেছে বলে তাদের আকীদা, মানে কোরআনে কারিমে বিকৃতি সাধন করেছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের আকীদা এটা। শিয়াদের, শিয়াদের আকীদা কোরআনে কারিম নাকি বর্তমানে যে সাইজে আছে এর আরো দুই ভাগ রূপ পেয়ে গেছে, মানে তিন ভাগের এক ভাগ দুই ভাগ নাই। এটা শিয়াদের আকীদা। শিয়াদের সাথে আপনাদের কোন সম্পর্ক হয় না, আমাদের কোন সম্পর্ক হয় না, এটা মুসলিম যার এ আকীদা হবে যে কোরআন পরিপূর্ণ না ও মুসলিম না জেনে না বুঝে ওদেরকে মুসলমান করাটা বড় কঠিন। যদিও বাহ্যিক ভাবে মুসলমান ধরা যায় কিন্তু আকীদার দিকে তাকালে ওদের মুসলমান করাটা বড় কঠিন। তারা বলে তাদের বারো ইমাম, ইমামদের পদমর্যাদা এমন যে পদমর্যাদা কোন নবী পৌঁছাননি, কোন রসুল পৌঁছাননি, কোন ফিরিস্তা পৌঁছাননি। তাহলে তাদের এই আকীদা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা থেকে তাদের ইমামদের মর্যাদা বেশি, কথা বুঝতে পারছেন কিনা? বলছে আমাদের ইমামদের পদমর্যাদা এমন যে মর্যাদা কোন নবী পৌঁছাননি, রসুল পৌঁছাননি, কোন ফিরিস্তা পৌঁছাননি। ওর আকীদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরের পরিবারকে তিন দিন সময় দিলেন, তারপর আসলেন, এসে বললেন লা তাবকু আলা আখি বাদা ইয়াউম, আজকের পরে আর আমার ভাইয়ের জন্য তোমরা কাঁদবে না। তারপরে বললেন উদউনি ইবনাই আখি, আমার ভাইয়ের দুই ছেলে আছে ওদেরকে ডাকো। ওদেরকে আনা হলো, ওরা ছোট বাচ্চা ছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাপিতকে ডাকো। নাপিতকে আনা হলো, তারপরে তাদের চুল মুন্ডন করলেন, আচ্ছা, আমরা এখনো তো আমরা বাচ্চাদের জন্য উন্নয়ন করি, বাংলাদেশে করা না যায় না, কিন্তু বরং মানুষেরা বলে চুল মুন্ডন করলে বাল্যকালে চুল গোজায় ভালো, এটা বাস্তব নাকি না? আলহামদুলিল্লাহ উনি মজুদ। তারপরে বলছেন فحلق رؤوسنا ثم قال اما تقرا الرسول صلى الله عليه وسلم اما محمد فسبيه عمنا ابي طالب فرجعوا لشيء একজন নাম হচ্ছে মুহাম্মদ, বলছেন মুহাম্মদ হচ্ছে আমার চাচা আবু তালিবের সদৃশ, সে আমার চাচার গ্রহণ পেয়েছে। এরকম হয় কিনা? অনেক সময় নাতি দাদার গ্রহণ পায়, অনেক সময় চাচার গ্রহণ পায়, আলহামদুলিল্লাহ অনেক সময় মামাদের গ্রহণ পায়, পায় কিনা? তো বলছেন আম্মা মুহাম্মদ فسبيه عمنا ابي طالب واما عبد الله فسبيه خلقي وخلقي سبحان الله وبحمده عبد الله بن جعفر جعفر ছেলে عبد الله সে হচ্ছে আমার গঠনের সদৃশ, তার চারিত্রিক গুণ এবং গঠন উভয়ই আমার সাথে মিলে গেছে সুবহান عبد الله بن جعفر। তারপর বলছেন তারপরে আমার হাত নিয়ে আমার হাতে ধরে তিনি হাত তুলে বললেন اللهم اخلف جعفرا في اهلي يا الله جعفرের পরিবারে তুমি নিজেই তাকে তার প্রতিনিধি হও, জাফরের প্রতিনিধি হও তার পরিবারের জন্য, কে? রব্বুল আলামিন, অর্থাৎ তাদের রক্ষণাবেক্ষণ তুমি করো, তাদের লালন পালন তুমি করো, জাফর নাই। আর বললেন ওবারিক লি আব্দুল্লাহ ফি সাবকাতি ইয়ামিনিহি, হে আল্লাহ তুমি আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্যে তার ডান হাত দিয়েছে, যেসব ব্যবসা বাণিজ্য করে ওগুলোর মধ্যে তুমি বরকত দাও, সুবহান আল্লাহ বিহামদি, তাহলে কামাই করবেন আর আল্লাহকে বলো আল্লাহ আমার কামাইয়ের মধ্যে বরকত দাও। শুননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলার মধ্যে বরকত দাও। তাই দেখবেন এগুলো সবজি বারকে সকালবেলা ধরে এখানে কয়টা একদম ভোরবেলা, ঠিক না? এখনো তাদের চালু আছে আলহামদুলিল্লাহ, হয়তো মেইন মার্কেট হয়তো 9টা 8টা এরকম করে, কিন্তু সবজি মার্কেট এরকম ভুল নেই প্রত্যেক দিন ফজর বেলা। আচ্ছা, বাকি কাজের লোকেরা ওরা তো সকালে বের হন, বিল্ডিং কনস্ট্রাকশন অথবা বাইটে বেশিরভাগ এরকম আপনারা সকালেই যান আলহামদুলিল্লাহ, অথবা হসপিটালে ডিউটি আমাদের আম্মা আসলেন, এসে তাকে বললেন এই বাচ্চা এখন তো ইতিম হয়ে গেছে, কথা বললেন নাকি সাধারণ, অর্থাৎ মুহাম্মদ বিন জাফর আর আব্দুল্লাহ বিন জাফর এর মা, জাফরের কি স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন বলবেন, আর বললেন যে তিনি তার যে অশান্তিতে আছেন অথবা চিন্তায় আছেন, চিন্তা তো তুলে ধরলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আলা আইনাতা তাখাফিনা আলাইহিম ওয়া আনা ওয়ালিহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি তাদের ব্যাপারে দারিদ্রকে ভয় করছো, তুমি শোনো আমি তাদের অভিভাবক হচ্ছি দুনিয়াতে এবং আখিরাতে, সুবহানাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলো দুনিয়াতে অভিভাবক আখিরাতে অভিভাবক, তোমাকে ভয় করা কি বলছেন? আচ্ছা, এগুলো বলে তার উদ্দেশ্য কি? শেখ হাসিনুল বালি এই ঘটনা বলে শুধু উদ্দেশ্য ঘটনা না, উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর এসে তাদেরকে সমবেদনা জ্ঞাপন করেছেন, তাই 3 দিনের জন্য কি না নির্দিষ্ট। এই হাদিসটি বলছেন আখরাজাহু আহমদ বিসনাদে সহিহ, শেষ পর্যন্ত তার তাহকিক অনুযায়ী হাদিস সহিহ। এরপরে যে কথা তিনি বলছেন এখানে বলছেন ওয়াজিব বাগি ইসতিনাবু আমরাইন ওয়া ইন তাতাবা আন-নাসু আলাইহিমা, কিন্তু তাজিয়ার ক্ষেত্রে সমবেদনা জ্ঞাপনের ক্ষেত্রে দুটি বিষয় থেকে দূরে থাকা জরুরি, যদিও বেশিরভাগ তা করে। সমবেদনা জ্ঞাপনের ক্ষেত্রে দুটি কাজ থেকে দূরে থাকা উচিত, আর কেউ কেউ ইয়ামনি শব্দের তো জরুরিও উল্লেখ করেছেন। মানুষ যেভাবে সমবেদনা জ্ঞাপনের জন্য নির্দিষ্ট স্থানে জড়ো হয়, যেমন কবরস্থান অথবা বাড়ি অথবা মসজিদে, এ থেকে দূরে থাকা উচিত। কিন্তু কিন্তু নির্দিষ্ট করবে না এই জায়গায় তারা বসে থাকবে, কথা বুঝতে পারছেন? এটা সাধারণত আমরা আমাদের দেশে এটা চালু আছে, নির্দিষ্ট নাই। দুই নম্বর, ইত্তিহাদু আহলিল মাইয়িত আত-তাআম লিযিয়ারাতিল ওয়ালিদিন লিল আযা, এটা একদম ঠিক। যাদের লোক মারা গেল তারা কি করে খাবার তৈরি করে, যারা এখানে আসবে ওদেরকে খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, এটা ঠিক না। বাংলাদেশে এটা হয় কি? অনেকে যেদিন মারা গেছে ওই দিন তারা সিন্নি করে, আমরা সিন্নি বলি নাকি নন্দে কিছু বলে আমরা মনে করতাম মৃতের বাড়িতে এসে জড়ো হওয়া আর খাবার তৈরি করা, নিজের বাড়ির লোকজন খাবার তৈরি করবে, একে আমরা নিয়া মনে করতাম। নিয়া মানে হচ্ছে মিলাপ করা, হায় হুতাশ করা, আর মিলাপ করা যাই না। আমরা তো এটা জানেন, আগে আলোচনা করেছি, মিলাপ করা চিৎকার করে কান্না করা তো এটা যাই না, নিষেধ। তো আমরা মনে করতাম যে আব্দুল্লাহ আল-বাজেলি বলছেন মৃতের বাড়ি এসে জড়ো হওয়া আর মৃতের বাড়িওয়ালা খাবার তৈরি করা, এটাকে আমরা নিয়াহার অন্তর্ভুক্ত মনে করতাম। অতএব এটা সঠিক। এই রিওয়ায়েতটি আহমদ ইবনে মাজাহ ইত্যাদি। এবারে সুন্নত কি? সুন্নত হলো মৃতের বাড়িওয়ালা যারা, ওরা খাবার রান্না করবে না, প্রতিবেশী যারা, ওরা রান্না করে এদেরকে খাওয়াবে। এটা হয়তো কেউ জানে, সুন্নত কোনটা? এরা রান্না করবে না, প্রতিবেশী যারা, ওরা রান্না করে মৃতের পরিবারকে খাওয়াবে, এটা হলো সুন্নাহ। কিন্তু আমাদের দেশে অনেক লোকজন এই বেদাত করে, যেদিন মারা যাক ওই দিনই খাবার তৈরি করে, আখনি বিরিয়ানি তৈরি করে খাবার। আচ্ছা, একজন না দুজন, অনেক, এটা হচ্ছে বিদাত, এর মধ্যে সন্দেহ হয়। তাহলে এটা হলো সুন্নাত। আপনি প্রতিবেশী অথবা ভাই অথবা আত্মীয় স্বজন, আপনি এদের জন্য খাবার তৈরি করবেন আর এদেরকে, তো আমি দেখেছি আমাদের এলাকায় আমরা এরকম করি, এক পরিবার এ হোক আরেক পরিবার এই হোক এরকম করে, আমরা এরকম করেন নাকি? আলহামদুলিল্লাহ, হাদিস সুন্নাহ। কিন্তু মৃতের পরিবারের লোকজন খাবার তৈরি করবে আর আপনাকে খাওয়াবে, অথবা আত্মীয়জন লোকজন একসাথে জড়ো হবে, এটা হচ্ছে বিদা। এরপরে হাদিস পেশ করলেন এটা আব্দুল্লাহ বিন জাফর কর্তৃক বর্ণিত রিওয়ায়াত। উনি জাফর কুনিয়া, তার ছেলে আব্দুল্লাহ বলছেন, লাম্মা জাআ নাহি জাফর হিন কুতিল ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসনাউ লি আলি জাফর ত্বআমান فقد اتاهم ما يشغلهم او اتاهم ما يشغلهم او يشغلهم বলছেন যখন জাফর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সংবাদ আসলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফরের পরিবারের জন্য তোমরা খাবার তৈরি করো, কারণ তারা এমন বিষয়ে ব্যতিব্যস্ত, এমন একটি বিষয়ের সম্মুখীন যেটি তাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে। তারা এখন চিন্তিত, হ্যাঁ তারা এখন ব্যতীত, ওরা নিজেরও রান্না করতে পারবে না, তোমরা রান্না করো আর এদেরকে খাও। সুবহানাল্লাহ, এটা হলো সুন্নাহ। কিন্তু মৃতের পরিবারের লোকজন খাওয়াবে এটা সহিহ না, এটা নিয়া অন্তর্ভুক্ত না যায়। এই রয়েছে আহমদ আবু দাউদ তিরমিজি ও হাসান। আরেকটি কথা, ওয়ুস্তাহাবু মাসহু রাসিল ইয়তীম ওয়া ইকরামু, এটা আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ। মানুষ যখন মারা যায়, ইতিম বাচ্চা, ইতিম বাচ্চার মাথা মাসা করো, মাথা মুছা, আমরা একদম হাত ধুলে না, হাত ধুলানো এটা সুন্নাহ, মুস্তাহাব, আল্লাহর রাসূল শাসন করেছে। আবার দেখবেন শুধু ইতিম কেন, অনেক সময় আমরা আদর করে বাচ্চাদেরকে এরকম হাত ধুলাই না মাথায়, আলহামদুলিল্লাহ সুন্নতের উল্টা আদর। আর বিশেষ করে ইতিমের ক্ষেত্রে এটা মুস্তাহাব, উত্তম এবং সুন্নাহ। এখানে আব্দুল্লাহ বিন জাফর থেকে বর্ণিত হাদিসটি বলছেন, সুম্মা মাসাহা আলা রাসি সালাসান, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় এরকম করে তিনবার আমার মাথায় হাত ধুলালেন তিনবার। এই হাদিসটি এসেছে আহমদ হাকিকি তাকদি, হাদিসটি হাসান। এই হাদিস নম্বর উল্লেখ করলাম না, মেইন জিনিসটি তাহলে ইতিম বাচ্চাদের মাথায় হাত ধুলানো সুন্নাহ, কয়বার, তিনবার, আলহামদুলিল্লাহ। আজকে ওই তাজিয়ার অনুচ্ছেদ এখানেই শেষ করলাম, পরবর্তীতে যে বিষয়ে আলোচনা হবে, মৃত কোন কাজ করলে মৃত উপকৃত হয় সে বিষয়ে আলোচনা আসছে পরের দশে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত নিয়ে চলার তৌফিক দান করুন, সুন্নাত মোতাবেক আমল করার তৌফিক দান করুন, বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.